শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হল রেডিও জাপান এনএচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ 29তম পাঠের মূল বাক্য হচ্ছে কাছে থেকে দেখলে বেশ বড়, তাই না? আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না এখন শিজুওকা শহর ভ্রমণ করছে, যেটি তার বান্ধবী ও টিউটর সাকুরার জন্মস্থান। সাকুরার কাজিন কিন্তা আজ আন্নাকে ফুজি পর্বত দেখার চমৎকার একটি স্থানে নিয়ে এসেছে। চলুন তাহলে শোনা যাক 29তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে কাছে থেকে দেখলে বেশ বড়, তাই না? এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। আন্না বলল, ফুজিসান দা, ফুজি পর্বত। ফুজিসান অর্থ হল ফুজি পর্বত, দা হচ্ছে নৈমিত্তিক রূপ, এর মার্জিত রূপটি হল দেশ। এগুলো বাক্যের শেষে ব্যবহার করা হয়। আচ্ছা, ফুজিসান কথাটিতে যে সান অংশটি আছে সেটা কি মানুষের নামের পরে জুড়ে দেওয়া সম্মানসূচক সানের মতো একই অনুসর্গ? না, তা নয়। যদিও এদের উচ্চারণ একই, পর্বত কথাটির জাপানি হল ইয়ামা, তবে এর কাঞ্জি অক্ষরটি পর্বতের নাম প্রকাশক অন্যান্য কাঞ্জির সঙ্গে যুক্ত হলে তখন প্রায়ই উচ্চারিত হয় সান। চিকাকুদে মিরুতো ওকি দেসু নে, কাছে থেকে দেখলে বেশ বড়, তাই না? এটাই হল আজকের মূল বাক্য। এই বাক্যে কর্তাপদ ফুজিসান অর্থাৎ ফুজি পর্বত উজ্জ্বল রয়েছে। চিকাকু মানে কাছে, দে এই পার্টিকেল দিয়ে স্থানগত অবস্থান নির্দেশ করা হচ্ছে। মিরু এটি মূল রূপ বা আবিধানিক রূপের ক্রিয়া, যার স্বাভাবিক রূপ হল মিমাস অর্থাৎ দেখা। তো এই পার্টিকেল বাক্যের শর্তবোধক অংশের সঙ্গে যুক্ত হয় এবং অর্থ দাঁড়ায় হলে বা তাহলে। এর পরপর পরিণতিবোধক অংশটি বসে, অর্থাৎ এই পার্টিকেল দিয়ে কার্যকারণ সম্পর্ক প্রকাশ করা যায়। কাজেই চিকাকু দে মিরুতো অর্থ দাঁড়াল কাছে থেকে দেখলে। তবে খেয়াল রাখবেন, তো পার্টিকেল ব্যবহারের সময় এর আগের ক্রিয়াপদটির আবিধানিক রূপ অথবা নাবাচক হলে নাই রূপ ব্যবহার করতে হবে। তাহলে ক্রিয়ার পরে তো পার্টিকেল থাকলে এটি দিয়ে শর্ত বোঝায়, তাই তো? ঠিক ধরেছেন। ও কি মানে বড়। এরপরে আছে দেশ, যেটি যথারীতি বাক্য শেষ করার মার্জিত শব্দ। নে এই পার্টিকেল বাক্যের শেষে জুড়ে দিয়ে শ্রোতার সম্মতি আদায় করা হয়। এবার জাপানি ভাষায় বলা অনুশীলন করা যাক। কাছে থেকে দেখলে বেশ বড়, তাই না? চিকাকু দে মিরুতো ওকি দেসু নে। আন্না কিছু একটা লক্ষ্য করল। আরে কুমো নো কাতাচি গা বোশি মিতাই দেসু। আরে, মেঘের আকৃতি দেখছি টুপির মতো দেখাচ্ছে। আরে এটি বিস্ময়বোধক শব্দ, বাংলায় বলতে পারেন আরে বা দেখুন। কুমো মানে হচ্ছে মেঘ, নো এটি সম্বন্ধবাচক পদ, কাতাচি অর্থ হল আকৃতি, না এটি কর্তাবোধক শব্দের পরে বসে। তাহলে এখানে কুমোনো কাতাচি অর্থাৎ মেঘের আকৃতি, এটি হল কর্তা। বোশি মানে হল টুপি, যে কোনো ধরনের টুপি। মিতাই অর্থ মতো, তার মানে টুপির মতো দেখতে মেঘ। একটিমাত্র শৃঙ্গের উপর টুপির মতো ভাসমান মেঘকে বলা হয় খাসাংমো। খুব শিগগির বৃষ্টি পড়ার ইঙ্গিত মনে করা হয় এই দৃশ্যকে। কেন্তা এ কথা ব্যাখ্যা করল আন্নার কাছে। সেই মেঘ দেখা গেলে মানে পর্বত শৃঙ্গের উপরে ভাসমান দেখা গেলে বৃষ্টি নামবে জেনে রাখুন। আনো অর্থাৎ সেই, এটি হল দূরের জিনিস বোঝানোর জন্য নির্দেশক সর্বনাম। কুমো হল মেঘ, গা হচ্ছে কর্তার পরে বসে এমন পার্টিকেল। মিয়ের এটি আবিধানিক ক্রিয়ারূপ, স্বাভাবিক রূপটি হল মিয়েমাস অর্থাৎ দেখা যাওয়া, দৃষ্টিগোচর হওয়া। তো হচ্ছে শর্ত নির্দেশক পার্টিকেল। এটা হচ্ছে সেই তো যা একটু আগেই আমরা শিখলাম, এটি দিয়ে শর্ত বোঝানো হয়। আচ্ছা কামরুল ভাই, মিমাস আর মিয়েমাস এই দুটি শব্দের পার্থক্য কি? মিমাস দিয়ে বোঝানো হয় আপনি উদ্দেশ্যপূর্ণভাবে কোনো কিছু দেখেন, আর মিয়েমাসু মানে কোনো কিছু দৃষ্টিগোচর হয় বা ঘটনাক্রমে নজরে পড়ে, যদিও তা দেখার উদ্দেশ্য হয়তো আপনার ছিল না। তাহলে ফুজি পর্বত দেখা যায়, এই কথাটি হবে ফুজিসান গা মিয়েমাসু, তাই না? ঠিক বলেছেন। আবারও ফিরে যাই কথাবার্তায়। আমে অর্থ হল বৃষ্টি, ফুরুনদায়ো মানে বৃষ্টি হবে বলে রাখি। বৃষ্টি হওয়া বা নামা কথাটির জাপানি ফুরিমাসু এর আবিধানিক রূপ ফুরু। এখানে ফুরু কথাটির সঙ্গে ন্দা জুড়ে দেয়া হয়েছে, যা কোনো ঘটনা বা কারণ ব্যাখ্যা করতে ব্যবহার করা হয়। ন্দা মনে করে দেখুন, ২৭তম পাঠে শেখা হয়েছে ন্দেস, যা ব্যাখ্যাকারক অংশের পরে জুড়ে দেয়া হয়। এবার ন্দেস কথাটির নৈমিত্তিক রূপ হচ্ছে ন্দা, আর এর পরে আছে ইয়ো, যা শ্রোতার অজানা কোনো তথ্য জানিয়ে বলা হয়ে থাকে। কাজেই আমেগা ফুরুনদাইয়ো মানে হল বৃষ্টি হবে বলে রাখি। এবার চলুন আরেকবার শুনে নেওয়া যাক ২৯তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল চিকাকু দে মিরু তো ওকিই দেসু নে, কাছে থেকে দেখলে বেশ বড়, তাই না? ফুজিসান দা চিকাকু দে মিরু তো ওকিই দেসু নে। আরে কুমো নো কাতাচি গা বোশি মিতাই দেসু। আনো কুমো গা মিয়েরু তো আমে গা ফুরু দা ইয়ো। এবারে টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা শিখেছি ন্দা, যা ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে চাই। চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বলছেন, আসলে ন্দা কথাটির মূল রূপ হচ্ছে নোদা। বাক্যের শেষে নোদা কথাটি জুড়ে দিয়ে কোনো কিছু বুঝিয়ে বলা যায়, যেমন কোন পরিস্থিতিতে কি ঘটবে বা কেন ঘটবে ইত্যাদি। নৈমিত্তিক কথাবার্তায় এটি ন্দা হিসেবে উচ্চারণ করা হয়, আর মার্জিত ভঙ্গিতে বলা হয় ন্দেস। তবে খেয়াল রাখবেন, নোদা ব্যবহারের ক্ষেত্রে ঠিক আগের ক্রিয়াটির মাস রূপ বসবে না, এক্ষেত্রে হয় আবিধানিক রূপ অথবা অতীতকাল হলে তা রূপ ব্যবহার করতে হবে। তাহলে উপযুক্ত মেঘ দেখতে পেয়ে যদি বৃষ্টি নামবে এ কথাটি বোঝাতে চান, তাহলে জাপানিতে কি বলবেন? বৃষ্টি নামবে মানে আমেগা ফুরিমাসু। এখানে ফুরিমাসু অর্থাৎ বৃষ্টি নামা, পড়া বা হওয়া, এই ক্রিয়ারূপ পাল্টে বানাতে হবে আবিধানিক রূপ ফুরু এবং সঙ্গে জুড়তে হবে ন্দা। তাহলে পুরো কথাটি হল আমেগা ফুরুন্দা, আর মার্জিত ভঙ্গিতে বলতে হলে আমেগা ফুরুন্দেস। যদি কোনো বিশেষ পদ অথবা না বিশেষণ পদের পর নোদা ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে এটিকে কিছুটা বদলে বলতে হবে না নোদা। এসব ক্ষেত্রে ন্দা হয়ে যাবে নান্দা। তাই ধরুন কারণ হিসেবে উল্লেখ করতে চান কাজ অর্থাৎ সিংহত, তখন বলতে হবে সিংহত নান্দা, আর মার্জিত ভঙ্গিতে এটি বলবেন সিংহত নান্দেস। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। জোরে বৃষ্টি পড়ছে, জাপানিতে এটা বোঝানোর ধন্যাত্মক শব্দ হল জা জা। মুষলধারে বৃষ্টি পড়ার ক্ষেত্রে জা জা কথাটি বলা হয়, আর মৃদু বৃষ্টিপাত বোঝাতে বলা হয় শীতো শীতো। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ জা জা এবং শীতো শীতো। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, উপরে ভাসমান মেঘসহ ফুজি পর্বতের দৃশ্য দেখতে খুব সুন্দর, কিন্তু মেঘের আকৃতি দেখে আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে, সে অনেক কিছুই জানে, তার উপরে নির্ভর করা যায়। বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। পরবর্তী পর্বে আমরা দেখব আন্না ফুজি পর্বতের ছবি তোলায় মগ্ন হয়ে পড়বে। শ্রোতা বন্ধু, আপনারাও সঙ্গে থাকবেন তো? তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।